ومن اشترى شيئا مما يقال او يوصل ووجد ببعده عيبا رده كله واخذه كله. একবেলা কোন একটা জিনিস কিনছে, যেটা কায়েম করা হয়, যেমন গম কায়েম করে বিক্রি করা হয়, আর অথবা ওজন করে বিক্রি করা হয়, যেমন লোহা, এরপরে এর মধ্যে ভেজাল আছে, সাহেবে কুদুরি বলেন যে যদি রদ করে তাহলে পুরাটা রদ করবে, আর যদি নেয় তাহলে পুরাটাই নিতে হবে। দেখা যাইতেছে আগের যে মাসালা, এই মাসালার সাথে একটু তার কারণ হইল যে আয়ের কিন্তু খেয়ারে আয় মিলে তামামি সৎকার পরে হয়, তো তামামি সৎকার পরে এতে তো বেচা কিনা চুক্তি শেষ হইতে হয় না, যতটুকু আয় আছে এতটুকু ফেরত দিয়ে নিতে হয়, কারণ এখন তো আর সবকার মধ্যে তাত্ত্বিক আসতেছে না, তাত্ত্বিকে সবকা হইতেছে না। তো এই মাস আল্লাহটা এটাই যে যদি কাইলে আসিয়া এবং উজনি আসিয়া হয়, গোলাম একটা দুটা নিচে একটার মধ্যে আয় পাওয়া গেছে, তাহলে যেটার মধ্যে আয় পাওয়া গেছে ওইটা ফিরত দিচ্ছে, এটা তাত্ত্বিকের সত্য হইতেছে না, কারণ এটা তাম হওয়ার পরে। তো এখানে তো এরকমই দেখা যাইতেছে যে এটা বাদ তামাম হইতেছে তাত্ত্বিকের সত্য, তাহলে যতটুকুর মধ্যে আয় ছিল ততটুকু ফিরত দিলে চলত। তো মুসার নবী বলেন যে না, কাইদি আসিয়া এবং মজনি আসিয়া যদি হয় তাহলে ওইগুলির মধ্যে যতটুকু আয়ের দ্বার এতটুকু ফিরত দিলে হবে না, ফিরত দিলে পুরাটাই, রাখলেও পুরাটাই। কিতাবে মুসান্নিফ নিজেই বলবেন, ওয়ামা নিস্তারা শাইআন, কিছু নে খরিদা কিছু শাই, বিম্মা ইউকালু, জিসকো কায়ল কে তোর পর বেচা যাতা হে, আও ইউজান, ইয়া তো ওজন করকে বেচা যাতা, ফাওয়াজাদা বিবাদিহি আইবান, মুস্তারি মুবি কো কবজা করনে কে বাদ, মুবিকে বাজ মে আয় পালা, তো রাদ্দাহু কুল্লাহু আও আখাযাহু কুল্লাহ। তো সুরত মে আগর মুস্তারি মুবি কো রদ করনা চাহিয়ে তো কুল কো রদ করনা হোগা, আর আগর লে লেনা চাহিয়ে তো কুল কো লেনা হোগা। ওয়া মুরাদুহু বাদাল কবজি, আর এখানে কাইলি আসিয়া ওজনি আসিয়া বেচা কিনা করার পর মুস্তারি কবজা করার পরে এগুলি যতটুকু বেচা কিনা হয় পুরাটাই কাইলিয়াশিয়া এবং উজনি আসিয়া যতটুকু লেনদেন হয় পুরাটাই সাইয়ে ওয়াহেদের হুকুমের, সাইয়ে ওয়াহেদের হুকুমের দৃষ্টান্ত দেখেন যে যদি কেউ বলে যে গম অনেকক্ষণ তো তিনশ এক মন, যে এক মন হয়ে এক মনের মধ্যে টোটাল গমাইসা যেতেছে, তাহলে টোটালটা একটা জিনিস হইল পাঁচশো, তাহলে টোটালটা এক একটা জায়গার মধ্যে এসে গেছে। আল্লাহ তারা আন্নাহু ইউসাম্মা বিইসমিন ওয়াহিদিন, কেতন এই যে একটা হেকে উসকা নাম এক, উসকো এক নাম সে বলা যাতা হে, ওহল কুর রাও না, আর ও কিয়া হে কুর এক কুর, এটা এক কুর বললাম কুরে অনেক বেশি হিসাবে এক কুর অথবা এই জাতীয় আলোচক হিসাবে। ওয়াকিল হা যাই যা কানা কি বিআই ওয়াই, আসলে এখানে আরেকটা কারণ হলো যে এখানে বায়ে মুবিটা সাই ওয়াহিদ হিসাবে দিচ্ছে, এখন যদি কিছু মুস্তারি রাইকে আর কিছু তারে ফিরত দেয় তাহলে এটা শিরকতের আয়ের সাথে আয় যুক্ত হবে, শিরকতের আয়ের সাথে আয় যুক্ত হবে। অথচ এই একটা আয়ের যদি মুভির মধ্যে আমরা বায়ের কাছে যাওয়ার কারণে তো এই একটা আয় শিরকতের আয়ের যুক্ত হয়ে গেছে, অর্ধেক তার আর অর্ধেক তার, এই জিনিসটা তো এরকম ছিল না, টোটাল দায় তার টোটাল দায় তার। এখন যখন এটার থেকে ভাঙতি পড়ে গেল তখন এটা শিরকতের আয়ের আয় যুক্ত হয়েছে, যখন শিরকতের আয়ের আয় যুক্ত হয়েছে মুভিটা বায়ের কাছ থেকে বাইরে ছিল আয়ের মুক্ত অবস্থা, এখন শিরকতের আয়ের আয় যুক্ত হওয়ার কারণে এখন হয়তো আপনি যদি নেন তাহলে পুরাটাই নেবেন, সেই আয়ের ছোঁয়া মারি দিবেন না, আর যদি রাখেন তাহলে পুরাটাই রাখেন। وقيل هذا إذا كان في ذي عين واحد وإن كان في ذي عين فهو بمنزلة عبدين. بس بس فكها كرام بوكس إيتا جدي اكتر باندر مدد بكتی کرتا کہ ایک باندر گو مستلو تاویل اوی باندر در مدد جدی کسو آئیب دار ہوئے اور کسو آئیب مکتو ہوئے তাহলে ওই সুরতের মধ্যে ফিরত দিলে পুরাটা দিতে হবে, কারণ শিরকতের আয়ে যুক্ত হয়ে যাইতেছে, আর রাখলে পুরাটা রাখবে। তবে যদি দুইটা বান্ডের মধ্যে বা পাঁচটা বস্তা পাঁচ বস্তা দিছি আলাদা আলাদা বান্ডের মধ্যে যদি থাকে তাহলে এইটা শিরকতের আয় মানে যেটার মধ্যে হয়েছে এটা এইটার টোটালটা দিলে একটা একটা গেছে, আর ওইগুলি হয় রাখবে, তাইলে শিরকতের আয়ে আয় যুক্ত হবে। ওয়াকিল হাদা ইযা কানা ফি আইন ওয়াহিদ, বাস ফুকাহে কেরাম কি তরফ সে কাহা গিয়া কি ইয়ে ও সুরত মে হ্যায় জবকি এক বর্তন মে হো, ওয়া ইন কানা ফি আইন, আর আগে দু বর্তন মে হো ফাহুয়া বি মানজিলাতি আবদাই, তো ও দু গোলাম কে মানজিলা মে, আমি দুই গোলামের মধ্যে একটা আয়াত দেওয়া হইলে তাহলে একটা কি করতে পারে রাখতে পারে আর একটা ফিরত দিতে পারে, তাহলে বস্তা বেরিয়ে আনছে এক বস্তার মধ্যে আয়াত দেওয়া বেরিয়েছে সেই বস্তা ফিরত দিয়ে দিবে। হাত্তা ইউরাদ্দাল বিআল লাযী বুজিলা বিহি লাই, ইহা তককে রদ কিয়া যায়েগা উস বর্তন কো জিসমে পায়া গিয়া দুনালা না কে দুসরা, ওয়ালা উস تحك بعده فلا خيار له في رد ما بقي كاين ياسيا با وزني اشيا جدا بكري كرس بكري كر ار পর একজনে আয়া কইতেছে এই মিয়া কাজ দিছিস তো আমি ওর দেখ পাই, হ্যাঁ প্রমাণ সাক্ষী প্রমাণ দে প্রমাণ করে হ্যাঁ ওর দেখ দিয়ে গেছে, এখন যে বাকি ওর দেখ আছে এই বাকি অর্ধেক ফিরত দিতে পারবে কয় না বাকি অর্ধেক ফিরত দিতে পারবে, ওয়ালা উস্তি ওয়ালা উস্তহিকা বাদহু, আগার মুস্তাহিক নিকালে বাসকা ফালা খিয়ার আলাহু ফি রদ্দি মা বাকিয়া, তো মুস্তারি কে দিয়ে খিয়ার নি হোগা মা বাকি কো রদ করনে গা, কয় কারণ কি লিআন্নাহু লা ইয়াদুরুহু তাবিঈন, গম বা কাইলিয়াশিয়া বা উজনিয়াশিয়া যেগুলি এগুলিরে চাউল আপনি এতগুলিও যদি রাখেন তাহলে কোনো সমস্যা নাই, আর এই পুরা গোদাম বইরা যদি রাখেন তাও কোনো সমস্যা নাই। আজ্জা করলে, যুজ করলে, খণ্ড বিখণ্ড করলে এর দ্বারা কোনো ক্ষতি হয় না। হ্যাঁ, যদি লোহা মনে করেন, লোহা কিনছে একটা নিশ্চি লোহা, এটা লোহাটা লোহা না, এটা হলো লোহা, এটা হলো মেশিন কিনছে, তাহলে এটারে তো আমি ইউজ করলে এটা তো নষ্ট। লিয়ানাহু লা ইয়াকুলু তারইস, ইসলিয়ে কো ইসকো আজজা করনে মে কোই দর নেই কোতা। ওয়াল ইসতিহকাকু লা ইয়ানাহু তামাম আস-সুকা, আর এখানে আপনার ইসকা যে এনে মুস্তাহিক বাইলিনি কারণে তামামই সক্কা হয় নাই, এটা হলো এসকাল। এসকাল হলো যে যেহেতু সে কিনছে এক মুন চাল বা এক বস্তা চাল, এখন অর্ধেক বস্তার যে মালিক বেরিয়ে গেছে, তাহলে তো এখানে তামামি সব কাই হয় নাই, কারণ তার চাল না আরেকজনের চাল কয়ে হয় এখানে দিয়ে দিচ্ছে। কয়ে অল ইস্তিহকাকু লা ইয়ামনাউ তামাম সবকা, ইস্তিহকাকের দ্বারা তামামে সবকা মানে না, ইস্তিহকাকটা এটা তামামে সবকার জন্য মানে না। কেন? لأن تمامها برضا العاقل لا برضا المال وصفقة تام هو البشرطة إتولو عاقل دانجاز زي دو جنة چوبتی کرتا سي هرا دو جنة إتنا دو تار كنو شمشا نای زي بستا سي زي كنتا سي تادر ما دو تار كنو شمشا نای تالي تارا دو خنو بیت چه تو خن تو انو صفقة پورا پوری بابا اکی سي ٹھیک ہے ٹھیک ہے سي আর মালিক যে মুস্তাহেক, মুস্তাহেকের তো এখানে আগদের সময় তার কোনো কথাও আসছিল না, এখন যেহেতু সে আগদের সময় ছিল না, এই কারণে আঁকে দেয়নের যে সবকার বিষয় যে তাই তো সম্পূর্ণ আগে হয়ে গেল, এখন আরেকজন মালিক বেরিয়েছে। এই কারণে লিয়ান না তামাম হা ইসলেকে তামাম হুনা বিরিজা ইলা আঁকে, আঁকেদকে রেজামন দিচ্ছে, আঁকে দিল ভাই লা বিরিজা ইল মালিক, নাকে মালিকে মুস্তাহিক, মালিকের দ্বারা মরে দিল মুস্তাহিক। ওয়াজাই জাকানা বাদ আল কব, আর এটা মুস্তাহিক যদি বাইর হয় কবজা করার পরে, তাহলে এই সুরতের মধ্যে যতটুকু থাকবে এতটুকু মুস্তারি থাকবে বায়ের কাছে, বাকি টাকা ফিরত নিবে, কিন্তু বায়ের কাছে এই মুবিটারে ফিরত দিতে পারবে। এইটা হলো কবজার আগে যদি মুস্তাহিক হয়ে যায়, কবজা করার না কবজা করার পরে, আর যদি কবজা করা আগেই মুস্তাহিক বেরিয়ে যায়, চুক্তি হয়েছে চুক্তির সাথে সাথে আরেকজন এক চাই না এন তো আমার ওয়াহা যাই যা কানা বাজার ওয়ামাই যা কানা জালিকা কবলাল কব, আর যদি এই মুস্তাহিকের দাওয়াটা এটা কবজের আগে হয় লাভু আইয়া রুতাল বা লিতাফারুকি সবকা কবলাল কান, কারণ কবজার আগে তো সবকা টানি হয় না, তাহলে এই জায়গার মধ্যে তাফারুকের সবকা পাওয়া যাওয়ার কারণে যদি মুস্তারি কাপড় কিনে থাকে, কাপড় কিনার পরে এটার মধ্যে মুস্তাহিক বেরিয়ে গেছে, যদি মুস্তাহিক বেরিয়ে যায় তাহলে বাকি কাপড় ফিরত দিয়ে দিবে, কারণ কাপড় কাইটা ফেলাইলে এটা আয়ুক্ত হইল, আর আয়ুক্ত মুভি এটা মুস্তাহি নিতে রাজি হবে। মুস্তাহিক নিকাল আয়ে তো উস ওয়াক্ত মুস্তাহিকে লিয়ে কিয়া হোগা কিয়া হোক লিয়ান তশখীস ফিহি আইবুন, ইসলিয়ে কি কাপড়া কে আন্দর আজজা তাদরিস জুস ইয়ে আয়ুব। وقد كان وقت البيع حيث ظهر الاستحكام আর এই তাসকিসটা কাপড়ের মধ্যে যে আয়েবটা, এই আয়েবটা অক্তল বাই বেচা কিনার সময় ছিল, এখন এস্তেহকাক মুস্তাহিক বাইরিনির কারণে এটা প্রকাশ পাইছে। মুস্তাহিক বাইরিনির কারণে আসলে এটার মধ্যে যে এটা আয়েবযুক্ত, যে এই আয়েবযুক্তটা এটা বাইয়ের সময়ই ছিল, কিন্তু এখন এটা ইস্তেহকাক মুস্তাহিক বাইরিনির কারণে এটা মধ্যে এটা জহের হয়েছে। ওয়াকাদ কানা ওয়াক্তাল বাই হাইসু জহার আল ইস্তেহকাক, আর ও আয়েবকা শিরকতে আয়েব শিরকতকে আয়াত মানে অংশীদার হওয়ার যে আয়াতটা এটা বাইরে শুনছে হাই সুজাহার আল ইস্তিকার যকে জাহির হওয়া মুস্তাহিল বিখিলাফিল কায়ে মাকিলি ওয়াল মাউজুদ বাকি কাইলি এবং আশিয়ার মাকিলি আশিয়া যেটা আগে বলে আসছে ওইটা মাঝে যেহেতু এটা সমস্যা না অর্থাৎ এটা কাইলি আসিয়া এবং ওজনি আসিয়া মধ্যে মুস্তাহিল যদি বাইরে হয় তাহলে এটা তারগিজের দ্বারা কি হয় না সমস্যা হয় না আজ যা করার দ্বারা ওমান ইস্তারা জারিয়াতান ফওয়াজাদা বিহা কুরহান দা ওয়া হা আও কানা দাব্বাতান রাকিবাহা ফি হাজাতিহি ফওয়ারিদা একবেটা বান্দি কিনছে বান্দি কিনে দেয় যে এটা মধ্যে ফুরা হইয়া বুঝে গেছে স্বচ্ছ না অসুস্থতা আছে কি হয়ে গেছে জানোয়ার আর এটা মধ্যে পাইছে কি আয়েত দাওয়া করনা তো সওয়ার দলিল বাকি রাখনে কে কর্জ কা দলিল এটা যে রক্ষা দেওয়ার ইচ্ছা যে এটার প্রমাণ হইল যে সে চিকিৎসা করেছে এবং সেই যে উদাহরণ করে মিথিলা বিখিয়া ঈশ্বর হ্যাঁ বান্দি কিনছে পুরাও আছে চিকিৎসা করাইতেছে তিন দিন চিন্তা করবো কইছে বা সবারই কিনছে অসুস্থতা আছে তিন দিনের শর্তে নিছে কইছে চিন্তা করবো এর মধ্যে আবার চিকিৎসাও করাইতেছে তাহলে খেয়ারে শর্ত সাকেত হবে না এই এই কাজগুলি দ্বারা কি হবে না খেয়ারে শর্ত সাকেত বিখিলাফি খেয়ারি শর্ত বখিলাফ খেয়ারি শর্ত কে লি আন্নাল খেয়ার আহুনাকা লিল ইস্তিবা ওইখানে আচ্ছা অসুখ টসুখ জ্বালাই আছে পরীক্ষা করার জন্য যেটি ভালো হইব কি না কিংবা এটার মধ্যে আসলে আরোহণ করা যাইবে কি না وانه بالاستعمال পরীক্ষা তো করা যাবে এটা ব্যবহার করলে ব্যবহার না করলে তো এটা পরীক্ষা করা সম্ভব না ফলে يكون ركوب مسئتا সো জামাল জানোয়ার পর সওয়ার হোনা এ উসকে খিয়ারে সব সাকেত করনে ওয়ালা নেই ওয়াইদা কিবাহা লিয়ারদাহা লা বাইহা ও লিয়াসকিয়াহা ও লিয়াশতারিয়া লাহা হালাফান অথবা এটারে পানি খাওয়া লাগি সাগরের পারে বা নদীর পারে বেয়ে গেছে অথবা বাজারে উঠে গেছে হ্যাঁ খাদ্য কেনার জন্য এই এইগুলির দ্বারা তার রেজা এটা এই আয়ের ছড়ানো রেজা এটা বুঝা ওয়াইন রাখি বাহা লিয়া রুদ্দাহা আলা বাইহা আগার মুস্তারি উস পর সওয়ার হো তাকে রদ করতে উসকে বাই কে পাস আও লিয়াস পিয়াহা या तो उसको पानी पिलाए और यस्तर या रहा आलापन या तो खरीदे उसके लिए आलाप खाना की भूसी फलाई सा डिवीजन तो ये उसके उस ये सवाल होना उसके राजा मंदिर का दलील আমার লুকুর লিরাদ আনা প্রতীকটা কেন ইয়া না এটা আলাদা আমার লুকুর লিরাদ দেনে কে নিয়ে সওয়াল হো না তাহলে এর নাম সবুর রদ এটা তো দেওয়ারই কারণ সুতরাং এটা তো লেজার কারণ বুঝা যায় ওয়াল জবাব ফি সাকি আর পান পান করাইতে নিয়ে গেছে এই যার ক্ষেত্রে টু ব্রেকফাস্ট ওয়াইস্তিরাই লাল এবং খাদ্য এই দুইটার ক্ষেত্রে টু কি আছে ব্রেকফাস্ট ওয়াল জুয়াব ফি সাকি ওয়াইস্তিরাই লাল মাহমুল আলা মাইদা কান লা ইয়াজি বুদ্দা মিনহু ফা ইমা লি সুউবাতিহা আও লি ইজজিহি আও লি কাউনি লাল ফি ইজলিন ওয়াহিদিন واما اذا كان يجد بدا منه لانعدام ما ذكرناه يكون ردا কয় পানি পান করণ এবং খাদ্যদ্রব্য কেনার জন্য যদি আরোহণ করে তাহলে এই ক্ষেত্রে তখনই গ্রহণযোগ্য হবে মা ইজা কানা লা ইয়াজিদ বুদ্দান মিনহু এছাড়া আর কোনো পথ নেই বিকল্প আরোহণ করা ছাড়া আর বিকল্প কোনো একটা হলো যে রাস্তা অনেক অনেক দূর কঠিন হাইটে গিয়ে হেলে কি পানির ব্যবস্থা করা হাইটে গিয়ে হেলে জন্য খাদ্যের ব্যবস্থা করা সম্ভব না আও নিয়ে যেছি অথবা এই বেটা নিজে বুঝিয়া এমনি নিজে যেতে পারে না বা খোলা বা অসুস্থ তাহলে আও লিকাও মিলা কুফি ইদিন ওয়াহিদিন অথবা খাদ্য এক এই গুড়া কি খায় না পিঠের মধ্যে যে এটা কি কয় থলি যে জিন জিন তো বল জিন সারা ভূত আছে ভূত ডান দিকে দেয় বাম দিকে দেয় দুইটা খায় আর বস্তার মতো না কি দুইটা থলিয়া থাকে আর কি তাহলে খাদ্য সামগ্রী একটা থলিয়ার মধ্যে রাখছে একদিকে কাইতে জায়গা তখন আরেক দিক দিয়ে হ্যাঁ কেজি দিয়ে আগে বুঝছি তাহলে যেন সমান সমান যেন সরতে পারে এইরকম পরিস্থিতি যদি হয়ে যায় তখন ওইটা নজর এইরকম পরিস্থিতি না হলে যদি হ্যাঁ উঠে তাহলে এইটা যারা লেজা বোঝানো আর জবাব ফিসাকি ওয়া ইস্তিরাই আলাপ আর পানিকে পিলানে আর খোরাক খরিদনে কে বারে মে জবাব মাহমুল হে আলা মা কানা ইজা লা ইয়াজিদু বুদ্দা মিনহু উস সুরত মে জবকি উসকে আলাওয়া কি চারা না হো ওয়া ইমা লি সুউবাতিহা আও লি ইজজি ইয়া তো আও লি সুউবাতিহা ওয়া উসকে কঠিন হুনি কি ওয়াজ আছে ইয়া তো লি ইজজি ইয়া তো অপারগ আজিজ হুনি কি أو لكون العلف في عدل واحد يتوس ليك كان إيه تولي ميه عرق تولي خالي لا إلي إيه سورة المدى وأما إذا كان يجد بد منه أو رجل طاية إسفر سوار هوني كي إلاوة دوسرا كي چارا أنه كنو لسل دي تاية تاوية যদি ওটার মধ্যে সাওয়ার হয় তাহলে এটা কি রেজা বলবে সাওয়ার হো যায় সমজা যায় Ya, sama ini saja.